عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه. اللهم صل على محمد وآله وصحبه وسلم. লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রামগঞ্জ শহরেই অবস্থিত রামগঞ্জ ইসলামী পাঠাগার এন্ড লাইব্রেরির উদ্যোগে আয়োজিত আজকের এই সংক্ষিপ্ত পরামর্শ সভা, সামান্য সময়ের জন্য আমরা যে সাক্ষাৎ আমরা একত্রিত হতে পেরেছি এবং কিছু কোরআন এবং সুন্নাহ থেকে দিক নির্দেশনামূলক কথাবার্তা বলার এবং শোনার যে রব্বুল আলমিন আমাদের ব্যবস্থা করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা যারা মুসলিম, আমরা যারা ইমান এনেছি, আমাদের মূল একটি গুরুত্বপূর্ণ কাজ হল আদ-দাওয়া ইলাল্লাহ। এই আদ-দাওয়া ইলাল্লাহ এটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করার পর থেকে শুরু করে এই হাজার হাজার বছর ধরে, যুগ যুগ ধরে আল্লাহ পাক এই ইবাদতটি আদ-দাওয়া ইলাল্লাহ এটি যুগে যুগে অব্যাহত রেখেছেন। এমন কোন যুগ, এমন কোন সময় পৃথিবীতে অতিবাহিত হয় নাই অথবা এমন কোন নবী পৃথিবীতে আসেন নাই যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়া ইলাল্লাহর কাজ করার জন্য নির্দেশ দেন নাই। অর্থাৎ এটি একটি মানব জাতির সৃষ্টির থেকে শুরু করে মানব জাতির ফেতরতের সাথেই সম্পৃক্ত একটি কাজ আর দাওয়া ইলাল্লাহ, এবং এটি একটি নবীওয়ালা কাজ। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম এই দাওয়ার কাজ করেছেন, দাওয়াতের মাধ্যমেই তাদের নবুয়তের দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন। এই জন্য আমরা মুসলিম হিসেবে সকল মুসলিমের এই দায়িত্ব যে সকল মুসলিম একজন মুসলিম, পাশাপাশি তিনি একজন দাঈ ইলাল্লাহ। তিনি নিজে যেমন ইসলাম পালন করবেন, নিজে যেমন ইমান বুঝবেন, ইমান শিখবেন, ইমান বিশুদ্ধ করবেন, পাশাপাশি তিনি দুনিয়ার অন্যান্য মানুষদেরকেও এই কাজগুলোর দাওয়াত দিবেন। এটাই হলো দাওয়া ইলাল্লাহ। দাওয়া ইলাল্লাহর গুরুত্ব সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। কোরআনে কারিমের অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাদীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো সিফাত আল্লাহ পাক এই আয়াতে কারিমায় উল্লেখ করেছেন। তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ সিফাত হলো ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ক্রমে, অনুমতি ক্রমে তিনি একজন দাঈ ইলাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একজন দাঈ ইলাল্লাহ। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষকে লক্ষ্য করে বলছেন, উদ্উ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। যে তোমরা মানুষকে তোমাদের রবের দিকে ডাকো, রবের রাস্তার দিকে ডাকো, কিভাবে? বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, হিকমার মাধ্যমে, সুন্দর উপদেশের মাধ্যমে, সুন্দর কথার মাধ্যমে তোমরা মানুষকে ডাকো ইলা সাবিল রাব্বিকা, তোমাদের রবের পথের দিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেন, কুল আদউ ইলাল্লাহি আলা বাসীরাতি আনা ওয়া মানিত্তাবাআনি, যে আমি আপনি বলে দেন আমি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি আলা বাসীরাতি, আয় আলা ইয়াকিনি, ইয়াকিনের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে আমি মানুষকে, আমি ওয়া মানিত্তাবাআনি, যারা আমাকে অনুসরণ করে তারা মানুষকে আল্লাহর দিকে ডাকি, আল্লাহর দিকে দাওয়াত। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দাঈ ইলাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা তাওবা করে কিয়ামত পর্যন্ত, যারা তাওবা করবে তাদের সবার দায়িত্ব হলো মানুষকে দাওয়াত দেওয়া আল্লাহর দিকে। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন, আপনি বলে দিন যে আনা ওয়া মানিত্তাবাআনি, যারা আমার অনুসরণ করে তাওবা করে তাদেরও কাজ এটা যে আমরা মানুষকে আল্লাহর দিকে ডাকবো। এবং আল্লাহর দিকে তাকার কাজটা ইসলামের পর যে আইন করা হয়নি এটা ফরজে কিফায়া, কিন্তু কখনো কখনো এটা ফরজে আইন হয়ে যায়। ফরজে কিফায়া সবসময় ফরজে কিফায়া থাকে না, ফরজে কিফায়া পরিস্থিতির আলোকে ফরজে আইনও হয়ে যায়। যেমন জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ এটা ফরজে কিফায়া, কিন্তু কোনো কোনো পরিস্থিতি এসে যায় যখন এটা আর ফরজে কিফায়া থাকে না, এটা ফরজে আইন হয়ে যায়। যখন দেখা যায় হঠাৎ করে কোনো অঞ্চলে মুসলিমেরা কেউ আক্রান্ত হলো মুশরিক দ্বারা, এখন শুধুমাত্র যারা জিহাদের কাজে নিয়োজিত বা রাষ্ট্রের সামরিক বাহিনী তাদের পক্ষে সম্ভব হচ্ছে না মুশরিকদেরকে নিয়ন্ত্রণ করা, মুশরিকদের থেকে মুক্তি লাভ করা, মুশরিকদেরকে বিতাড়ন করা, তখন ওই দেশের ওই সমাজের সব নারী পুরুষ সবার উপরে তখন পর্যায়ে আইন হয়ে যায়, কেউ আর বাকি থাকে না। তাহলে ফরজে কিফায়া মাঝে মাঝে ফরজে আইন হয়ে যায়, ঠিক আদাওয়া ইলাল্লাহ এটা ফরজে কিফায়া, কিন্তু কখনো কখনো পরিস্থিতি এমন হয়ে যায় যখন এটা ফরজে আইনও হয়ে যায়। তো আমাদেরও স্বাভাবিক অবস্থায় আদাওয়া ইলাল্লাহ ফরজে কিফায়া, কিন্তু বর্তমানে আমাদের এই বাংলাদেশে আমাদের পরিস্থিতি এমন অবস্থা, সমাজের আমাদের ভাই বোনদের আকীদা বিশ্বাস এমন অবস্থায় গিয়ে পৌঁছেছে যে অবস্থায় এখন আর ফরজে কিফায়ার মধ্যে দাওয়া সীমাবদ্ধ নাই। এখন যিনি বুঝবেন সহি আকীদা, যিনি বুঝতে পারবেন সঠিক দিন, তার উপরেই ফরজে আইন হয়ে যাবে অন্যদেরকে বুঝার, তার উপরেই দায়িত্ব হয়ে যাবে অন্যদেরকে দাওয়াত দেওয়া। কারণ আমাদের ঈমান বর্তমানে শিরক মিশ্রিত, আমাদের ঈমান বেদাত মিশ্রিত, আমাদের আমলগুলো বেদাত মিশ্রিত, এবং এটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে একবার সর্বস্তরে মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে গেছে। সব ইবাদতগুলো বেদাতে দখল করে নিয়েছে, প্রত্যেকটা ইবাদতের সাথে অনেকগুলো বেদাত মিশ্রিত হয়ে আছে। ইমানি বিষয়গুলোতে, আকীদার বিষয়গুলোতে অসংখ্য শিরক কুফর বেদাত মিশ্রিত হয়ে গেছে। অথচ আমাদের আকীদা যদি বিশুদ্ধ না হয়, শুধু আমল দিয়ে নাজাত পাওয়া, জান্নাত পাওয়া সম্ভব নয়। কবরের প্রথম যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু আকীদার উপরে, সেখানে আমলের প্রশ্ন না, সেখানে প্রশ্নগুলো সব আকীদার, মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, প্রশ্নগুলো আকীদা সংক্রান্ত। তাহলে আমার আকীদা যদি বিশুদ্ধ না হয় তাহলে প্রথম পরীক্ষায় ফেল। এরপরে আকীদা বিশুদ্ধর কারণে অনেক সাহাবী আমলের সুযোগ পান নাই, তাও তারা জান্নাতি, এরকম হাদিসে অসংখ্য ঘটনা আসছে। একজন সাহাবীর নাম ছিল আউস গোত্রের আমর ইবনে সাবিত আল উসাইরি রাদিয়াল্লাহু তাআলা। এই আমর ইবনে সাবিত আল উসাইরি রাদিয়াল্লাহু তাআলা, তিনি একটা যুদ্ধে আহত অবস্থায় তাকে পাওয়া গেল। পাওয়া যাওয়ার পরে সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে জিহাদের ময়দানে এসেছ, নাকি তুমি অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্য নিয়ে জিহাদের ময়দানে এসেছ? কারণ তিনি ইসলাম গ্রহণ করছেন এটা সাহাবায়ে কেরাম জানেন না, তিনি মাত্র ইসলাম গ্রহণ করে জিহাদে এসেছেন। উনি বলছেন যে আমি জিহাদে এসেছি রাগবাতান ফিল ইসলাম, ইসলামের প্রতি আগ্রহ হয়ে, ইসলামকে ভালোবেসে, দিনকে ভালোবেসে আমি জিহাদে আসছি। এরপরে তিনি শহীদ হয়ে গেছেন, কিছুক্ষণ পরে শহীদ হয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে এই আমর ইবনে সাবিত আল উসাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হইল যে উনি তো শহীদ হয়ে, উনি তো মারা গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন হুয়া মিন আহলিল জান্নাহ, সে তো জান্নাতবাসী হয়ে গেছে, আহলুল জান্নাহ হয়ে গেছে, সুবহানাল্লাহ। কিন্তু এই আমর ইবনে সাবিত আল উসাইরি রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন মা সাল্লাল্লাহি কাত্ত, যে তিনি জীবনে এক ওয়াক্ত সালাত পড়ার সুযোগ পান, তিনি এক ওয়াক্ত নামাজও পড়েন না। ঈমান আনছেন, ঈমান এনে জিহাদে গেছেন, শহীদ হয়ে গেছেন, আহলুল জান্নাহ হয়ে গেছে, সুবহানাল্লাহ। ইমান বিশুদ্ধতার কারণে, ইমানের কারণে জান্নাত। ঠিক একইভাবে আরেকজন প্রসিদ্ধ সাহাবীর ঘটনা আছে, আমর ইবনে উকাইশ রাদিয়াল্লাহু তাআলা, তিনি উহুদের যুদ্ধের দিন এর আগে উনি সুদের ব্যবসা করতেন, বিশাল সুদের ব্যবসা ছিল। তো উনি দেখছেন যে সুদের ব্যবসা অবস্থা যদি ইসলাম গ্রহণ করে তো সত্য খাওয়া যাবে না, সব ছেড়ে দিতে হবে। এই জন্য উনি ইসলাম গ্রহণ করেন, সুদও ছাড়তে পারবো না ইসলামও গ্রহণ করবো না। আমাদের সমাজে কিন্তু অনেক লোক আছে, তারা চিন্তা করে যে আপনার ইসলাম মানতে গেলে বা ইসলাম প্রতিষ্ঠিত হলে আমার সুদের উপরে আঘাত আসবে, আমার এই স্বার্থের উপরে আঘাত আসবে। এই জন্য তারা সবসময় অনেকেই ইসলামের বিরোধিতা করে, তার স্বার্থের কারণে, তার স্বার্থে আঘাত আসবে এই কারণে। তো তিনি বুঝতে পারছেন যে সুদের কারণে আমি ইসলাম গ্রহণ করতে সুদ খাইতে পারবো না, এই জন্য ইসলামে গ্রহণ করে না। হঠাৎ করে উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে, তখন তার মনের ভিতরে আসলো না এইভাবে থাকা যাবে না, আমাকে ইসলাম গ্রহণ করতেই হবে। তিনি আসতেন মদিনা, সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু যিনি মদিনার আউস গোত্রের নেতা ছিলেন, তিনি তার আত্মীয় হন, তার বাড়িতে আসছেন, এসে খবর পেলেন যে তারা উহুদের যুদ্ধ চলে গেছে, কেউ নাই মদিনা। উনি নিজে নিজে যুদ্ধের কাপড় পরে, জিহাদের কাপড় পরে উনি পোশাক নিয়ে চলে গেছেন উহুদের যুদ্ধে। সাহাবায়ে কিরাম দেখে অবাক যে এই লোক কোথা থেকে আসলো, এই লোক তো মুসলিম না। তখন তাকে জিজ্ঞাসা করলো, সে আহত হয়ে গেল। আহত হওয়ার পরে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু তার বোনকে পাঠাইলেন, তুমি গিয়ে জিজ্ঞাসা করো যে সে কেন এখানে আসছে, সে কি তার গোত্রের প্রতি কওমের প্রতি ভালোবাসার কারণে আসছে, নাকি সে মূলত ইসলামকে ভালোবেসে ইসলাম গ্রহণ করে আসছে। তখন সে বলছে আমি ইসলাম গ্রহণ করে আসছি। এরপরে তিনিও শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারেও বলছেন দেশে তো জান্নাতি হয়ে গেছে, সুবহানাল্লাহ। তাহলে এই বিশুদ্ধ আকীদার কারণে তাদের আমল বেশি নাই, বিশুদ্ধ আকীদা আসছেন, সহি আকীদা গ্রহণ করছেন, মারা গেছেন, শহীদ হয়ে জান্নাতি হয়ে গেছেন। আবার এক ব্যক্তি যুদ্ধের ময়দানে গেছেন, কিন্তু তার ইমানের কারণে যায় নাই, সে বলছে না আমি গোত্রভিত্তির কারণে আসছি, আমার কওম মদিনার কওমদের উপরে আক্রমণ করবে এটা আমি সহ্য করতে পারি না, আমার কওমকে রক্ষা করার জন্য আমি যুদ্ধে আসছি। সে মারা গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুয়া মিন আহলিন নার, সে তো জাহান্নামে গেছে। তাহলে এই লোক জাহান্নামে গেল কেন? তার আকীদা বিশুদ্ধ নেই। তাহলে জেহাদ তারাও করছে, ইয়েও করছে, দুইজনে করছে। একজন জেহাদে শহীদ হয়ে জান্নাতি হয়েছে, আরেকজন জেহাদে মারা গেছে, জাহান্নামি হয়ে গেছে, কারণ তার আকীদা বিশুদ্ধ ছিল না। এই জন্য আকীদা হলো মূল বিষয়, মুখ্য বিষয়। আমাদের বাংলাদেশের বড় সমস্যা যেটা আমল না, সমস্যা আকীদা, আকীদার সমস্যা মেইন সমস্যা। কিন্তু আমরা দেখা যায় যে অনেকে মেইন সমস্যা মনে করি আমল, যেন আমরা আমলের দাওয়াত দিই বেশি, আকীদার দাওয়াত দিই কম। দেখা যায় আমরা মনে করি যে আমল ঠিক হলে সেই হেদায়েত পেয়ে গেছে, আল্লাহ ভালো হয়ে গেছে, কিন্তু তার আকীদা গণ্ডগোল। আকীদা গণ্ডগোল হলে আমল যত সুন্দরে হোক, যত আমলওয়ালা হোক, মূলত সে আল্লাহ ভালো হয় নাই, হেদায়েত পায় নাই। আমাদের সমাজে হেদায়েতে বুঝে না, অনেকে মনে করে লোকটা আমল করে, দেখেন যে আগে টুপি মাথায় দিত না, এখন টুপি মাথায় দেয়, আগে দাঁড়িয়ে ছিল না, এখন দাঁড়িয়ে দেখছে, আগে জুব্বা পড়তো না, এখন জুব্বা পরে, তারপরে আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে, বাস সে আল্লাহ আল্লাহ হয়ে গেছে, বুজুর্গ হয়ে গেছে। কিন্তু তার আকীদা দুনিয়ার শেরেক, দুনিয়ার কুফর, দুনিয়ার নেপাক। কিন্তু যতক্ষণ পর্যন্ত না তার আকীদা বিশুদ্ধ হবে, ততক্ষণ সে যত পাগড়িওয়ালা, যত জুব্বাওয়ালা, যত দাড়িওয়ালা হোক, সে হেদায়েত পায় নাই, সে আল্লাহ আল্লাহ হয় নাই। আল্লাহ আল্লাহ সংজ্ঞাই আমরা বুঝি নাই। আল্লাহওয়ালার সংজ্ঞা মানে বুঝছি যে বাহ্যিক এই লেবাস, বাহ্যিক এই লেবাস আল্লাহওয়ালার সংজ্ঞা না, হেদায়তের পরিচয় না। হেদায়তের পরিচয় হলো ঈমান বিশুদ্ধ হওয়া। সূরা তাওবার 119 নম্বর আয়াত দিয়ে আমাদের সমাজে ব্যবসা করা হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। এই সাদিকিন মানে আমাদের দেশের সম্মানিত পীর সাহেবরা সবাই সাদিকিন, মানে নিজেরা সাদেকেন দাবি করে ফেলছে। আয়াতে আল্লাহ বলছে কোনো মা সাদেকেন, বাস তোমরা সাদেকেনদের সাথী হয়ে যাও, সুতরাং পীর সাহেবদের সাথী হয়ে যাও, আল্লাহ বলে দিছে। তাহলে এখানে সাদেকেন সত্যবাদী, সত্যবাদী মানে কোন ধরনের সত্যবাদী? আসসিদকু ফিল আকীদা, আসসিদকু ফিল ঈমান, আসসিদকু ফিল আকওয়াল, আসসিদকু ফিল আমাল, এরাই হলো সাদেকেন। যাদের আকীদা সত্যবাদীতে আছে, আকীদার মধ্যে সিদক আছে, আকীদা সিদকা নাই, আকীদা সত্যবাদিতা নাই, সে কোনোদিন সাদেকিন না। আকীদা সত্যবাদী কারা? কোরআনে কেরিমের এক আয়াত আর এক আয়াতের তাফসীর। এখানে আল্লাহ পাক কোন মাসাদিকিন বলছে, সাদিকিনের ব্যাখ্যা দেন নাই। সূরা আল হুজুরাতে গিয়ে আল্লাহ পাক সাদিকিনের ব্যাখ্যা দিছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। এখানে আল্লাহ পাক সাদিকুনের সংজ্ঞা দিয়ে দিয়েছেন। সাদিকুন কারা বলছে? যে মুমিন তো তারাই একমাত্র যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনে। সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে তাদের ইমানের ভিতরে বিন্দু মাত্র সন্দেহ নেই, মানে ইমানটা ইয়াকিনের ভিত্তিতে। যখনই বিন্দু মাত্র সন্দেহ থাকবে তখন তার ইমানের মধ্যে কুফর ডুববে, শিরক ডুববে, বিদআত ডুববে। আর ইমান যদি সন্দেহ মুক্ত হয়, ইয়াকিনই হয়, তার ইমানের মধ্যে কোনো বেদাত ডুববে না। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ইবলিস দেখলে, এক রাস্তাতে দেখলে আরেক রাস্তাতে পালাইতো কেন? তার ইমানের ভিতরে কোনো সন্দেহ ছিল না, ইয়াকিনই ইমান ছিল। আমাদের সমাজে দেখা যায় যে হয়তো একজন ভাইয়ের ইমান আকীদা বিশুদ্ধ, শিরক নাই, কুফর নাই, বেদাত নাই, কিন্তু তিনি হয়তো লম্বা জুব্বা পরে না, তার হয়তো লম্বা দাড়ি নাই, নুরানি চেহারা নাই, মানুষ তাকে সাদেকিন মনে করে না এই সমাজে। ওই লোকটাই সাদেকিন, ও লোকটার ইমান বিশুদ্ধ, আকীদা বিশুদ্ধ। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা মূল যে কথাটা বলতেছি সেটি হলো যে এখন আমাদের জন্য দাওয়া ইলাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সবার উপরে এটা ফরজ, দাওয়ার কাজ করতেই হবে। কিসের দাওয়াত দিব? দাওয়াতের বিষয়বস্তু হবে কি? দাওয়াতের বিষয়বস্তু হবে আকীদা, আমল না। দাওয়াতের বিষয়বস্তু আমল না, এটা মারাত্মক ভুল। দাওয়াতের বিষয়বস্তু আমল না, দাওয়াতের বিষয়বস্তু আকীদা। আকীদা সংশোধন হইলে, আকীদা ঠিক হইলে, তার ইমান বিশুদ্ধ হইলে অটোমেটিক সে আমল বিশুদ্ধ করে নিবেই। তার ইমানে তাকে বাধ্য করবে তার আমল বিশুদ্ধ করার জন্য, কিন্তু আমল বিশুদ্ধ করে বসে আছে, তার ইমান বিশুদ্ধ নাও হতে পারে। একজনের আমল খুব সুন্দর, জিজ্ঞাসা করা হলো, ভাই আল্লাহ কোথায়? আল্লাহ কোথায় আবার এই জাতীয় প্রশ্ন করলেন কেমনে? ক্ষমতা আমি প্রশ্ন করলেন করিলেন না। তাহলে এই লোকের এখনো আকীদাই ঠিক হয় না, যে আল্লাহর ইবাদত করবে, যে আল্লাহ তার মাবুদ, সে আল্লাহ কোথায় এটাও এখনো জানে না। তার মাবুদের ব্যাপারে সে আকীদা পরিষ্কার হয়নি, কি ইবাদত করবো, ইবাদত তো করে, আগে তো মাবুদের ব্যাপারে আমাকে নিশ্চিত, মাবুদের আকীদা আমার পরিষ্কার হইতে হবে, আমার মাবুদ কোথায়, স্বচ্ছ ধারণা থাকতে হবে, আমার মাহবুদ কোথায়, আমার মাহবুদের আবাদত করতে কি কি লাগে, আমার মাহবুদের আবাদত কোন তরিকায় করতে হয়, মাহবুদের ব্যাপারে সব পরিষ্কার আকীদা থাকতে হয়। তার মাহবুদের আকীদাই পরিষ্কার নাই, কিন্তু এমনি দেখা যায় যে সে আমল নিয়ে মহাব্যস্ত। এজন্য দাওয়াতের বিষয়বস্তু হবে ইমান, আমল না। আর ইমান যখন বিশুদ্ধ হবে তখন সেই নিজে আমল বিশুদ্ধ করবে, এটাই হলো স্বাভাবিক নিবেদন। যুগে যুগে আম্বিয়া আলাইহিসসালাম মানুষকে কিন্তু আমলের দাওয়াত দেন নাই, দাওয়াত দিয়েছেন ইমানের। সব নবী রাসূলরা মানুষকে ইমানের দাওয়াত দিয়েছেন। ইমানের দাওয়াত গ্রহণ করলে তখন সে নিজেই আমল করার জন্য উদ্বুদ্ধ হবে। আমাদের সমাজের যে সমস্যা সেটা হলো কুফর, শিরক, বিদআত, এগুলোই আমাদের ইমানকে ধ্বংস করতেছে, আকীদাকে ধ্বংস করতেছে। এই জন্য আমাদের দাওয়াত হবে মেন আকীদা কেন্দ্রিক। এই জন্য সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের এই পাঠাগারের যে সকল শুভাকাঙ্ক্ষী, যে সকল সদস্য, যে সকল ভাই বোনেরা আছেন, এই জন্য আমাদের দাওয়াত দিতে হবে আকীদা কেন্দ্রিক দাওয়াত। অর্থাৎ মানুষকে বোঝাইতে হবে যে তাওহীদ কি, শিরক কি, কুফর কি, বেদাত কি, সুন্নত কি, তাওহীদ কি, এই জাতীয় জিনিসগুলো ধারণা পরিষ্কার করা। এগুলো পরিষ্কার হইলে সে বুঝতে পারবে যে আমার ইমানে কোন কোন জায়গায় সমস্যা আছে, আমার মধ্যে কয়টা শেরেক আছে, কয়টা বেদাত আছে। এই দাওয়াতগুলো কিন্তু সহজ বিষয় না, খালি বললে আপনি দাওয়াত এগুলো দেওয়া যায় না। দাওয়াত দেওয়ার আগে এলেম লাগে, এলেম বিহীন দাওয়াত দিলে নিজেও গোমরা হবে, জাতীয় গোমরা হবে। এলেম নাই মসজিদে আপনারে দাঁড়ায় গেছি দাওয়াত দেওয়ার জন্য, এটার দ্বারা নিজেও গোমরা হবো, জাতীয় গোমরা হবে। এই জন্য দাওয়ার জন্য এলেম লাগে, এলেমের জন্য বই লাগবে, কিতাব লাগবে, লাগবে না বই ছাড়া কি এলেম এমনি চলে আসবে? আল্লাহর কাছ থেকে লেখাপড়া করতে হবে, ইমান আগে শিখতে হবে। আল্লাহ পাক সরাসরি নির্দেশ দিয়েছেন, পা আলা মান্না হু লা ইলাহা ইল্লাল্লাহ, এখান থেকে দায়ী যারা হবেন, যারা দাওয়া ইল্লাল্লাহর কাজ করবেন, তারা যেন এখান থেকে ইমানি এলেম, আমার দাওয়ার জন্য যে এলেম দরকার সে এলেম গুলো যাতে হাতের নাগালে আমি পাই, যাতে এলেম শিখে আমি এলেম অনুযায়ী দাওয়াত দিতে পারি। এলেম যতটুকু দাওয়াত ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, এলেমের থেকে দাওয়াত বেশি দেওয়া যাবে না। এলেম আছে 1 কেজি, দাওয়াত 10 কেজি দেওয়া যাবে না। আমাদের অনেক সময় সমস্যা হয়, এলেম 1 কেজি, দাওয়াত দিয়ে থাকে 10 কেজি, তখন দেখা যায় যে সব এলোমেলো করে ফেলে। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, রামগঞ্জ ইসলামী পাঠাগার এন্ড লাইব্রেরি, এই পাঠাগারের লক্ষ্য উদ্দেশ্য যে দায়ীদেরকে দাওয়া ইলাল্লাহ দ্বারা কাজ করবেন, তারা যেন ঐক্যবদ্ধ হয়ে এই ইসলামী পাঠাগার কেন্দ্রিক ঐক্যবদ্ধ হয়ে দাওয়ার কাজটা সহজে করা যায়। মূলত দাওয়া ইলাল্লাহর কাজের সহযোগিতার জন্যই এই রামগঞ্জ ইসলামী পাঠাগার এন্ড লাইব্রেরি। এটা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান না, এটা কোনো ওইরকম সংগঠন না, এটা একটা পাঠাগার। পাঠাগার কেন্দ্রিক দাওয়ার কাজ হলে অনেকগুলো সুবিধা আছে। একটা সুবিধা হলো এলেম দরকার আমার দাওয়ার কেন্দ্রিক, এলেম এখানে পাওয়া যাবে, আমি এখান থেকে লেখাপড়া করে আমি দাওয়াত দিব, তাহলে আমার দাওয়াতে ভুল হওয়ার সম্ভাবনা কম। দ্বিতীয় হলো দল হইলে তখন দলের পথ নিয়ে বিভিন্ন কিছু নিয়ে দলাদলি হয়, এখানে কোনো দল নাই, দলবিহীন, সবাই পাঠাগারের খাদেম, পাঠাগারের সদস্য, তাহলে আর দলাদলি তৈরি হয় না। আর দলাদলি তৈরি হইলে সেখানে আল্লাহ দাওয়াতের বরকত তুলে নেয়, সেখানে দলাদলি করলে সেখানে আল্লাহ পাকের পক্ষ থেকে এমন গজব নাজিল হয়, নিজেরাই ধ্বংস হয়ে যায়, কি দাওয়াত দিবে আর, দাওয়াতে সেখানে বরকতই থাকে না। কারণ দলাদলি কখন তৈরি হয়, যখন ব্যক্তি স্বার্থ থাকে। যদি ব্যক্তি স্বার্থ না থাকে আমার, তাহলে দলাদলি হবে কেন? কারণ আমি যদি খালেজ ভাবে এখলাসের সাথে আল্লাহর দিনে দাওয়াত দেওয়ার জন্য এখানে একত্রিত হই, তাহলে তো আমার এখানে পদ পদবি কিছু পাওয়ার কোনো লোভ নাই। যদি লোভ না থাকে তাহলে আর এখানে দলাদলি তৈরি হবে কেন? যদি দলাদলি তৈরি হয় বুঝতে হবে যে এখানে আমার কোনো স্বার্থের পিছনে কাজ করতেছে, সেই কারণে আমার এখানে গ্রুপ তৈরি হচ্ছে, দল তৈরি হচ্ছে, ফেরকা তৈরি হচ্ছে, তখন এখলাস নষ্ট হয়ে যাবে। আর এখলাস নষ্ট হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে বরকত তুলে নেন, তখন আর দাওয়াতে বরকত হবে না। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা যারা বিদেশে অবস্থান করছে, আমরা এই লক্ষ্মীপুর জেলার অসংখ্য ভাই আমরা বিদেশে থাকি, আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য বড় এক নেয়ামতের ব্যাপার। আরো বড় নেয়ামত, আমরা যেই সহি আকিদার দাওয়াত দিই, তাওহিদ সুন্নত দাওয়াত দিই, এটা আমাদের বাংলাদেশে অবস্থানকারী ভাই বোনদের চাইতে যারা বাহিরে থাকেন তাদের বোঝাটা সহজ। কারণ তারা যে দেশে অবস্থান করতেছেন সেখানে আলহামদুলিল্লাহ এই তাওহিদ কি, সুন্না কি, ইমান কি, কুফর কি, এগুলা তালিম চলে, স্পষ্ট বোঝা সহজ। এই জন্য আলহামদুলিল্লাহ তারা আমাদের জন্য আল্লাহর বড় নেয়ামত। আমাদের এই অঞ্চলটা বিশেষ করে এই কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, রায়পুর, এই বেনী, নোয়াখালী, চট্টগ্রাম, এদিকের অঞ্চলগুলো, জেলাগুলো, এগুলো কিন্তু মানে শেরেক বেদাত বেশি, মানে ধর্ম প্রবণতা বেশি, আবার মানুষ শেরেক বেদাত করে বেশি। আর যেখানে ধর্ম বেশি পালন করবে সেখানে তো শেরেক বেদাত থাকবে, ধর্ম পালন না করলে তো আর শেরেক বেদাতের প্রশ্নই আসে না, তারা তো ধর্মের কাছে কিনারেই নেই। তো এদিকে আলহামদুলিল্লাহ মানুষের ধর্মীয় অনুভূতি বেশি, আবার শেরেক বেদাত তাদের অজান্তে, শেরেক বেদাত এত সূক্ষ্ম একটু ঢিলা দিলে ঢুকে যায়, মানে এরা সুযোগের অপেক্ষায় থাকে, একটু মানে পাক পাইলেই শেরেক দুটো বসে থাকে, বেদাত দুটো বসে থাকে, এগুলো তো মারাত্মক বিষাক্ত জিনিস, এই জন্য এগুলো রন্ধ্র রন্ধ্রে ঢুকে গেছে। তাহলে এই দিকে দাওয়ার কাজ করার জন্য যারা আমাদের বাহিরে আছেন বিদেশে, যে সকল ভাইয়েরা, তারা এই রামগঞ্জ ইসলামী পাঠাগারের খাদেম হয়ে যাবেন ইনশাআল্লাহ, তাদের প্রতি আমাদের অনুরোধ যে আপনারাও এই দাওয়ার কাজের সাথে সম্পৃক্ত হবেন, সর্বপ্রকার সহযোগিতা করবেন। অনেকে আছেন সরাসরি ময়দানে সময় দিতে পারেন না, কিন্তু আপনি আর্থিকভাবে সহযোগিতা করতে পারেন, কারণ দাওয়ার কাজ করতে গেলে দাওয়ার অনেক সরঞ্জাম লাগে, দাওয়ার অনেক কিছু লাগে, একক দাওয়ার প্রোগ্রাম করতে গেলে সেখানে কিছু খরচ আছে, আর্থিক তো অনেক বিষয়ের সাথে আছে। তাহলে আপনি নিজে সময় দিতে পারতেছেন না, দেশে এসে দাওয়ার কাজ করতে পারতেছেন না, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাকে সামর্থ্য দিচ্ছেন, আপনি আর্থিকভাবে সহযোগিতা করেন, তাহলে ভাইয়েরা দাওয়ার কাজ করতে আরো সহজে করতে পারলো। আলহামদুলিল্লাহ এই লক্ষ্মীপুর জেলার মধ্যে রামগঞ্জ ইসলামী পাঠাগারের লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে কবুল ও মঞ্জুর করেন। এই প্রতিষ্ঠান কেন্দ্রিক যেন এই অঞ্চলে তাওহীদ সুন্নতের দাওয়াতের কাজ আল্লাহ পাক সহজ করে দেন, যাতে এই লক্ষ্মীপুর জেলার প্রত্যেকটি ঘরে ঘরে যাতে তাওহীদের দাওয়াত সুন্নতের দাওয়াত পৌঁছায় দেওয়া সম্ভব হয়, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। এবং আলহামদুলিল্লাহ আমাদের যারা রামগঞ্জের বা বাহিরে আছেন তারা জেনে অত্যন্ত খুশি হবেন যে রামগঞ্জের মধ্যেই এই শিরন্দি গ্রামে এই ফাটাগেরের আয়োজনে আলহামদুলিল্লাহ ওখানে একটি সহিয়া কিদার মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ। সেই মসজিদে আমাদের সম্মানিত শায়েখেরা অনেক বিজ্ঞ ওলামায়ে কেরাম এসে খুতবা দিচ্ছেন, খুতবার মাধ্যমে দাওয়ার কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। আমরা আশা রাখি আরো বিভিন্ন মসজিদে বিভিন্ন জায়গায় এই অঞ্চলে দাওয়াত চলবে, মসজিদ কেন্দ্রিক চলবে, পাঠাগার কেন্দ্রিক বিভিন্ন জায়গায় আপনার ওয়াজ মাহফিল চলবে, সেমিনার চলবে, বিভিন্ন ভাবে দাওয়াত যতগুলো মাধ্যম আছে সব মাধ্যমে ইনশাআল্লাহ এই পাঠাগার কেন্দ্রিক দাওয়ার কাজ হবে। যে আলহামদুলিল্লাহ আমরা আজকে ওই মসজিদেই আমরা আজকে খুতবা দিয়েছি, আলোচনা করেছি এবং আলহামদুলিল্লাহ এই অঞ্চলের বাইরে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। অনেক বাই দূর দূরান্ত থেকে আলহামদুলিল্লাহ খুতবা শোনার জন্য এলেমন জনজন এসেছেন আলহামদুলিল্লাহ। তো এটা তো এই পাঠাগারের উদ্যোগে যদি এরকম একটা ব্যবস্থাপনা না করা গেলে দাওয়ার কাজের জন্য একটা ব্যবস্থাপনা তো লাগে, যে কোনো কিছু করতে হলে একটা সিস্টেমে করতে হয়, দাওয়ার কাজ তো একটা সিস্টেমের ব্যবস্থাপনার মাধ্যমে করতে হয়। আলহামদুলিল্লাহ এই পাঠাগার সেই ব্যবস্থাপনাগুলোর কাজ আঞ্জাম দিবে ইনশাআল্লাহ। তো এই প্রতিষ্ঠানের যে সদস্য ভাইয়েরা আছেন তাদের প্রতি আমাদের নসিহা যে আপনারা যারা আলহামদুলিল্লাহ এই সহিয়াকিদার দাওয়াতের এই অঞ্চলে বলতে গেলে সূচনা লগ্নে আপনারা যারা একত্রিত হয়েছেন, এটা আল্লাহর রহমত যে আল্লাহ আপনাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য এখলাসের সাথে এটাকে নিজের ইমানি কাজ মনে করে, ইমানি দায়িত্ব মনে করে, কোন প্রকার দলাদলি ফেরকাবাজি গ্রুপবাজি ছাড়া এখলাসের সাথে সবাই মিলে বুনিয়ান মারসুসের মতো একবার সিসা ডালা প্রাচীরের মতো সবাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হইবেন। এবং যারা আছেন এই এলাকায় রামগঞ্জে এই এলাকায় যারা আলহামদুলিল্লাহ দায়ীর আল্লাহ আছেন প্রত্যেকে প্রত্যেকের সাথে গভীর সম্পর্ক রাখবেন, প্রত্যেকে প্রত্যেকের এটা ইমানি ভ্রাতৃত্ব, এটা ইমানি ভ্রাতৃত্ব, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সবাই সবাই সাথে ভালো সম্পর্ক রাখবেন, সবাই সবার বাড়িতে বাসায় যাইবেন, পারিবারিক সম্পর্ক রাখবেন। এক পরিবারের সালেহীন হলে অন্য পরিবারের সাথে সম্পর্ক রাখলে ওই পরিবারের ছেলে মেয়েরাও এই সোহবতে সালেহীন হওয়ার সুযোগ হয়, যেহেতু আমরা এক রাস্তার পথিক, একদিকে হাঁটবো, আমাদের মূল গন্তব্য জান্নাত, হাঁটার রাস্তা একটা। তাহলে আমরা সব পরিবারগুলো মিলে একসাথে যাতে আমরা হাঁটতে পারি, যাতে আমাদের কোনো পরিবারের একটা ছেলে একটা মেয়ে যেন বিপদগামী না হয়, তাওহীদ সুন্নাহর বাহিরে না যায়। এই জন্য প্রত্যেকের পরিবার সহ একজন আরেকজনের সাথে সম্পর্ক রাখবেন ঘনিষ্ঠভাবে ইনশাআল্লাহ, যাতে কোনো প্রকারের দলাদলি ফাটল এগুলো সৃষ্টি না হয়। এগুলো শয়তান উস্কানি দেয় বিভিন্নভাবে, শয়তান আমাদের ভিতরে অনেক কিছু তৈরি করে দেয়, এগুলো মুক্ত হয়ে আর নির্ভেজাল আমরা কোনো দলের দাওয়াত না, কোনো ব্যক্তির দাওয়াত না, যে আমরা দাওয়াত দিতে গেলে যে আমাদের হুজুরের এই কারামত বিশাল কারামতওয়ালা হুজুর আমাদের আমাদের হুজুরের পাগড়ি ধরেন, আমরা এই দাওয়াত দিব না। কোনো ব্যক্তির দাওয়াত ব্যক্তি কেন্দ্রিক আমাদের দাওয়াত মুক্ত থাকবে, আবার কোনো দল কেন্দ্রিক সংগঠন কেন্দ্রিক দাওয়াত না, আমাদের দাওয়াত হবে একমাত্র ইলাল কোরআন ওয়াস সুন্নাহ, ইলাত তাওহীদ ওয়াস সুন্নাহ, তাওহীদের দিকে সুন্নতের দিকে। দল মুক্ত হয়, ফেরকাবাজ মুক্ত হয়, কোনো গ্রুপ মুক্ত হয়, এবং কোনো ব্যক্তির দিকেও না, কারণ ব্যক্তির দিকে যখনই দাওয়াত দেয় তখনই দলাদলি তৈরি হয়। এটার অনেক কুফল আছে, ইসলাম কখনো মানুষকে ব্যক্তির দিকে দাওয়াত দিতে বলে না, ইসলামের দাওয়াত হবে কোরআন সুন্নাহর দিকে, তাওহীদের দিকে, সুন্নতের দিকে। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।